بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء، ومن يشرك بالله فقد افترى إثما عظيما. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী করবানি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, হামাকার বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুফুস সওয়ে একলাঙ্গিয়া শরীহ করবে ফাফে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আদি এনুম ফাফাতা একলাঙ্গ ইরাদা করবে আলাকা ফুসসাওয়ে দেবে, ওয়া মান ইউশরিকু বিল্লাহি, আদি আল্লাহ শরীহ কফি মি হাদান নাহরে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, এনা এলি বিগাতি ওয়া রাব্বুড় ফাফে কে আল্লাহ মাহি কুরবানি শিরুহুগা ফাফা নুফুস সাওয়া কামে কালাঙ্গে এগে মানে কি মারওয়া হিন্দুগা শিরুহুগা মাতিগা হুন নামিহা এ নাবে গেন্দানি নারকায়গে দেমি অন নামি হেগে গতুগা নারকায়গে দেমি অন নামি হেগে গতুগা এ নাবে গেন্দানি এই শিরুকাত তাওবা নুয়ে এ না মারবে জেনামা এনুম ফাফাতা ওয়াহুশি আল্লাহ সুবহান ওয়া তাআলা গে মাশিয়াত ফুলুগে দাশুগা এবাহি একলাঙ্গে ইরাদা করবি আলাকাঙ্গে কালাঙ্গে ফুসসাওয়া দেওয়ান এ ফাফা কিয়ামত দুয়াহুগা নুয়াতা একলাঙ্গে ইরাদা করবি আলাকা আজাবু দেওয়ান এ ফাফাগে মাচ্চা আজাবু দেউ মাফাহুগা আসওয়ারুগে ওয়াদ্দাওয়ান এই বড় তিফাফাতাহুগে আহলুয়ারিং বড় তিফাফাতাহুগে আহলুয়ারিং আহলু সুন্নাহ ওয়াল জামাআতুগে আকীদা কি এবামি হুম ওয়াহুশি কিয়ামত দুহুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে মাশিয়াতুগে দাশুগায়ে বরাগিনা জামায়াতকে বে মাসালাগা মাগফুর দিগেন ওয়া মিসালাকা মুতাজিলা ইন্না খাওয়ারিজুম এমি হুন দেখে গতুগা বড় ফাফে কফিয়া এনে কি কাফারে মিল্লাতুম বে রফাওয়া মিহেন আদি গিয়ামত দুহুগা নারাকাগে দেমি অন্নামি হে বড় ফাফে মিসালাকা জিনে কুরুন ওয়াক্কান কুরুন রাবুইন ফাদা বড় তিফাফাতা কুরামি হা কি কাফার এমি হুন দেখে গতুগা এহেন নামাজ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতুগে আকীদা কি বড় তিফাফাতা হুগে আহলু এরিং গিয়ামত দুহুগা ওয়াহুশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে মাশিয়াত ফুলুগে দাহুগা এবাহি একলাঙ্গে ইরাদা করবি আলাকা ফুসসাওয়া দেওয়ানে আদি ইরাদা করবি আলাকা এগে মাচ্চান আযাবু দেওয়ানে দেবু মাফাহুগা সুয়ারুগে ওয়াদ্দাওয়ানে এই বড় বড় তিফাফত হোক আলবেরিং এহেন নামাবেস আল্লাহ শরীহ কফি নামা শরীহ শিরুকুগে মাতিগে এনা মারবেজ্জে কামুগা ওয়ানামা এনে কাদেন সুয়ারুগিয়া কা নুয়া দেবেন কিয়ামত দুহগে না ওয়াহুশি নারকায়গে দেমি অন্না মি হেগে গতুগা এ ওয়াহাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি আয়াতুগে ওয়াহী কুরবানি শিরুকুগে ফাফ আল্লাহ নুফুস সাওয়ায়ে এবাহি এনা এ শিরুকুগে মাতি মারবেজ্জে কামুগা ওয়ানামা দুনিয়া মাতিগে এনা তাওবা মুগে ফুরসত হয়ে ভাই দুনিয়া মাতিগে না করি শিরুকা তাওবা বে জিয়া শিরুক গফাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুসসাওয়া দেওয়ানে শিরুকা কি এই মিহাগে হুরিহা আমালে বাতিল কল্লাইচ আল্লাহ শরীহ কফিনা মিহাগে হুরিহা আমালে বাতিল বেগেন দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে নাবী বে করুন নবেশ এবাহি কুরবা ফামানি লা ইন আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন এমিহুম এবাহি নাবী বে কালুন এমিহুম বেশ শরীহ কফি কামু গওয়ানামা এমিহুম কফাওয়া হুরিহা আমাল তাকিন আল্লাহ বাতিল কুরবা হুটে আদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানাগে এমমে লোবি ওডিগান্নামা আদি এমমে মান মাখলুক কামু গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুখাতাব কুরবা একলাঙ্গে ওয়াহি কুরবা ফাওয়ানি লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক কালেগ ফান কামকুস আল্লাহ শরীহ কফি নামা দন্নাশে কালেগ ফান এমমেহা আমালে হুরিহা আমালে আল্লাহ বাতিল কুরবা হুটে এই এমএম আই মখলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কালেগ ফানা মুখাতাব কুরবা আল্লাহ ওয়াহী কুরবানি কালেগ ফানু শরীহ কফি কাম গওয়ানামা আল্লাহ কালেগ ফানু গে হুরিহা আমালে বাতিল কুরবানে এ কালেগ ফান কি আমাল কুরমুগা ইনতিহাই এ কালেগ ফান এই এমএম আল্লাহ তাকওয়া আর আদি এমএম গিনাই হি আমাল কুরবি ফরা তাকি কালেগ ফান উম্মাতুগে মিস্তাহুগে তেরে এহেন নামে সে কালেগ ফান শরীহ কফি কাম গওয়ানামা হুরিহা আমালে বাতিল ওয়েগেন দানে শরীহ কুরমা কি এই হাকিকাতুগা ওয়ারা বড় কামেন এই আদি বারক গিনামি হুনা নে গিয়ে সন্ন কামেন এই এহেন বেগেন শিরকুকে বাবে দে বাবাতে এ গেতে রং এ বাবাতে কি বড়তি শিরকু বড়তি শিরকু বড়তি শিরকু আর গিনামি হুনা এবা এঙ্গে এহেন নামাজ কুদ শিরকু আদি বাহুরি এ শিরকু এই গিনামি হুনা নে গে চে এহেন বেগেন আল্লাহ রাসূল হাদিস ফুকর বাফমানি এই কালো হিলেগ মাতিগ রে কালো আন্দির রে কালো হিলেগ মাতিগ কালো হিঞ্জে দুয়া বরাবরম বেশ মাংহানা বেগেন বা ইচ্ছে কে এই মিস্ত হুঙ্গে মাচ্ছে এহা মিস্ত হুঙ্গ আমল কুরম দানি কুঙ্গে না শারি হুকুরম একাশি গেম বে এহেন বেগেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তো কুরআন গো ওয়াহী কুরবা ফে বানি ওয়া মা ইউমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন মিস্ত হুঙ্গে তরেন গিনা বায়ক আল্লাহ শারি কুরা হাল মেনু ঈমান নুয়ে এমে ঈমান বেগেন তিবে শারি হুকুরা কাম বেসে বে এঙ্গে ایمان وگن تی به شرعی قرآن کم وسی به اینگه این کم الله سبحانه وتعالى وحی قربانی الذين آمنوا ولم يلبسوا ایمانهم بظلم اولئك لهم الامن وهم مهتدون ایمان به ابای میهم که ایمان کن شرکا مسلمان کرده میهم دان ناشه ابای میهم نه روانی قیامت دو هوگا امان کن ادی دنیا گه هدایت بیگم وامی هم نکیه سما ابای میهم نه اما شرکا کی ای وارن نورکا تری فافه بود شرکو است ادی کودا شرکو است بود شرکو کو فنا ملتام بیر و گندا نمیه این نمیس کودا شرکو کو گن ملت کم بیر نوان این نمیس ای بود تی فافه تا هوگه ترین ام ایس اف فافه ای کودا شرکا کیه است شریع کو لے بہاور کو اتنگے بہورے الگون میں نہ ہی وا گتو گہ ہمے کنے اللہ نوں فراتکن الکن کریما شریع کو رے نی اہن نو اللہ نوں فراتکن کلاں گے کرا الکمو گے زرگ گے منبر حصہ کرے کمو گا ویس اینا اللہ شریع کو فی اینا اللہ شریع کو فی زرگ گے منبر حصہ کرے اس ہمے کنے اللہ نوں فراتکن الکن کر میں نو شرک کیے اما شروع گے ترے ودی ودان ہم میہا ورا نو بلاہ رجی اہن کم شرک گ باو ایت دین گتما کی واجب گم وا کم ای توحید گ متی ثابت و ہور مٹکا توحید متی میہا کا ثابت و ان ہور وین شرک گ باو ایت دین نو گنے شرک گ باو ایت دین نو گنے ایک گو تک وس توحید گ متی گ دمین ہور وین سیحر کی وسئی شرک گ باو تے سیحر رسول اللہ صلی اللہ علیہ وسلم قرآن من سحر فقد اشرک سیحر ہدا فی میہا وس اللہ شریک کو فی سیحر ہدا فی میہا اللہ شریک کو فی ای تعید ال مکی وس ای شرک رسول اللہ صلی اللہ علیہ وسلم قرآن فانی من علق تمیمہ فقد اشرک تعید ال فی میہا دنا ہے ان اللہ شریک کو فی ان اللہ شریک کو فعل بلوں ای وس شرک ای کی تو رسول اللہ صلی اللہ علیہ وسلم حدیث قرآن فانی دونی ود ساگن نا بمتی گرون والے گنا فال بلا می ہوندا نہ رے می ہوندا کی مشرک نہ شرک کو پورا می ہوندا اللہ سبحانہ و تعالی کم یہ کہ شرک کے بہا بر وتر تنگ بہری شرک کے وتر تے دین گن نہ جہن اڑ گنڈ میں ای شرک سلام ای مٹکا اہن نونی اللہ سبحانہ و تعالی قیامت دو ہوگا اینا نرکا وید دے مو کشی منی اللہ سبحانہ و تعالی قدس یہ حدیث کے وحی قرہ وفا وے یا ابن آدم اے آدم کے دریا ہے لو اتیتنی بقراب الارض من الخطايا ثم لقیتنی لا تشرک بی شیئا لاتیتک بها مغفرہ اللہ وحی کو ربانی اے آدم کے دریائے بیم فرا فافا ہی فیاغن تیبا تیمان اللہ قیامت دوگا بدل کو شرک نکرا حالو تیمان اللہ کا حضرت تیبا حادر وجکا مگوانما تیمان اللہ اے بیم فرا فافا فسیون تیبا دیبا حشیمے اے بیم گن فرا فافا فسیون دیبا حشیمے شرط کی شریک نکرا حالو تیمان اللہ بدل کری کمگوانا بدل کرن شریک نکرا حال شریک کو فیا کا اینے کرنے سلامت قیامت دوہا کو بیم فرا فافہی فاگن تیمان اللہ بدل کرکم گویس شریک نکرا حال بدل کو فیا تیمان اللہ بیم فرا فافہ فسون تیبایت دیبا حشیمے اللہ قدسی حدیث گواہی کروانی ای صحا حدیث پولے کم میکا شریک نکرا حال قیامت دوگا اللہ بدل ویدیا سورگ ونانی سورگ ونمتکا شرطن ای توحید گمتی میہا ثابت وہوں موحد کبون توحید گا اہل وریا کبون ای شرط سورگ ونمتکا توحید گا اہل وریا کم منوی قیامت دوگا سورگ کنو دیوینے توحید کے اہل وریا کا نونی قیامت دو ہوگا سور ویا کا نو دے وے نے اللہ قدسی حدیث کے ہیں قدسی حدیث کے وحی قرب وفا وے من عمل عملا اشرک معی غیری ترکته و شرکه ہیو عمل کو اے ہیو عمل کو تیمن اللہ اہم فراتن انا شریح کو فی کم گو جیا اے نیا ادی اے نا اے پوری شرک کو تیمن اللہ دو کل لباہ شیم بہی عمل دو کل لباہ شیم ان عمل قبول نو قربان میں تیمن اللہ ادی اے نا وس دو کل لباہ شیم اے بہی تیمن اللہ گما دا رحمت اے نا محروم قربا شیم اہن کم شرک گفا فا و رب بڑا رکا تیرے وانگے بجی ہے الگون میں اے دنیا ماتی گے ہے دمون پورا مندا اور ہے عمل تک پورا مندا ایرو گا اے ہے عمل تک و رب بڑا بس نہ بنن جی ہے نے عمل گا اخلاص تیرے کن نتیجہ کم گوانما اللہ سبحانہ و تعالی قبول ان قربان ہے عمل اخلاص تیرے کن وانما اے کم ہے عمل بس خالص قرن جی ہے الگون میں اللہ سبحانہ و تعالی دم بڑا تفاف تنگ ای افاف تنگ ینا توبان مہرجیا قیامت دو گے نا واہوشی اللہ گے مشیت پھلو گے دشو گا اے بہی بہیں گلوں نہ اللہ فا فسوا دے وانے محشر کے میدان کو اس ادی بہیں گلوں نہ اللہ سبحانہ وتعالی نرکے گا عذاب دے وافدن سورگ و دوان ای قیامت دو ہوگا اللہ سبحانہ وتعالی کے نیا پھلو اے سبب کی بہے می ہن نہ ہور دان ہما توبان ہوے بھی بڑے تفاف ہے کا ایک کما کو یعنی کہ مر اخلاص تر می حقم کشی گم وے توحید کے اہل وری کبوں کشی گم وے اے نے اللہ سبحانہ وتعالی قیامت دو ہوگا فا فسوا دے وانے قیامت دو ہوگے محشر کے میدان ہوگا اللہ سبحانہ وتعالی ورگین می ہن فا فسوا دے وے ای کلاں کے خالص اڑوں ای ابس انسان کا فافا نو کرن نو رے ابس انسان کا فافا کرے نو کوئی میہ کوس ای انسان کی حیثیت رسول اللہ صلی اللہ علیہ وسلم قربا فنی کل بنی آدم خطاء وخیر الخطائین التوابون ಕೊಮ್ಮೆ ಆದಮಗೆ ದರ್ಯಕವಿಸ್ ಫಾಫ ಕುರವೇನೆ ಏಕಮಕ ಫಾಫ ಕುರಾ ಮೀಹುಂಗೆ ತರೆಂ ಎಮ್ಮೆ ಹಿಯೋಗೆ ಮನಿ ತೌಬಾವಾ ಮೀಹುನ್ನೆ ಅಲ್ಲಾಹುಗೆ ಹದರತ ತೌಬಾವಾ ಮೀಹುನ್ನೆ ಏಂಕಮ ಕೊಮ್ಮೆ ಮೀಹಕ ಸ್ವಾಫ ಕುರವೇನೆ ಫಾಫ ತೌಗೆ ಸವಬುಂ ಕಿಯಾಮತ್ ದೋಹಗೆ ಬಯ ಮೀಹುನ್ನ ಅಜಾಬು ಲಿಬೇನ ಅದಿ ಬಯ ಮೀಹುನ್ನ ಎ ಮಹಶರ್ಗೆ ಮಾದಾನುಗೆ ಅಲ್ಲಾಹು ಫುಸ್ಸಲಾ ದಿವಾನೆ ರಸೂಲುಲ್ಲಾಹ ಸಮ ಹದೀಸ್ ಕುರವಾ ಫನಿ ಕಿಯಾಮತ್ ದೋಹಗೆ ಅಲ್ಲಾಹು ಸುಬ್ಹಾನಹು ವ ತಾಆಲಾ ಏಕಲಾಂಗೆ ಫಾಫ ವೇರಿ ಅಳಕ ಸಿರ್ರುಂ ವಾಹಕ ದಕ್ಕವಾನೆ ene kam faddur ga allah wa ka dakwan allah e qurban kale mi weni amale kurimen nun he duniye ke mi weni amale kurimen nun he mi weni amale kurimen nun he ena itangarane subhanallah mi yadunti man salam ba kanete e huri ha nu ba amale ngena kurai fawani den allah e qurban duniye ke istiba ti man allah farda kurai bi me e bismi ha kan nanga wa me tiba e fa fa kurika me e ko mi yadu istiba farda kurai ba hushi me tiba ge aibu e fa fa ti man allah farda kurai ba hushi me suru ge wannaje ಬೈಂ ಅಲೋನ್ನ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವ ತಾಲಾ ಇತಾಂಗ ಸಾಫು ಸಾದವಾನೆ ಎಹನ್ನಮಸ್ ಎಮಿ ಹುನ್ನಕಿ ಏಯಿ ಹಗೀಗತುಗ ದುನಿಯೆಗ ವರ ಇಖ್ಲಾಸ್ ತರಕಮ ಕುಲ ಫತಿಮಿ ಹುನ್ ಇನ್ಸಾನ ಗಹೈಸಿಯತುಗ ಮಿ ಹುನ್ನ ಫಾಫ ಕುರೈ ಫಹುರಿ ಇಫಾಫ ತಕ ತೌಬಾನ ವೈ ಹುರುಂಗ ಸವಬುಂ ಕಿಯಾಮತ್ ದೋಗ ಅಲ್ಲಾಹ್ ಎಮಿ ಹುನ್ನ ಇಫಾಫ ತಫು ಸಾದವಾನೆ ಅದಿ ಬೈ ಎಮಿ ಹುನ್ನ ಎಮಿ ಹುಂಗ ಇಖ್ಲಾಸ್ ತರಕಮ ಗ ನಿಸ್ಬತುಂ ಅಲ್ಲಾಹ್ ನರಕಗ ಅಜಾಬಸ್ ದೇವಾನ ದೇವು ಮಫಹುಗ ಇಫಾಫ ತಕ ಎವರಂ ಎಮಿ ಹುನ್ನ ಅಜಾಬ ದೇವು ಮಫಹುಗ ನರಕ ನಿರುವ ಸವರುಗೆ ವದ್ದವಾನೆ ಅಲ್ಲಾಹ್ ವಹಿ ಕುರಬನಿ ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا خليفان دكي ودا نغنوان هي أمل نفس تزكيا قراميهم أمل نفس تعريف قراميهم أمل نفس مرادك أمل نفس تعريف قراميهم أمل نفس تزكيا قرمي مرادك إبس قرن نكما تمنى يكي فافة قراميهن نونة تمنى يكي مها مائميهك ಎತಿಮನ್ನಕಿ ಒರಬ್ಬಡು ಇಲ್ಮರಿಯಕೆ ಮಿ ಭಾವತುಗೆ ವಾಹಕ ತದ್ದಕ್ಕಾಮಿ ಅಮಿಲ್ಲ ನಫ್ಸ ತಾರೀಫ್ ಕೊಂ ಅಮಿಲ್ಲ ನಫ್ಸ ತಜ್ಕಿಯ ಕುರಾಮಿ ಹುಂದೆ ಕೆ ವಡಾನು ಗನ್ನವಂ ಹೆ ಬಲಿಲ್ಲಾಹ್ ಯುಜಕ್ಕಿ ಮನ್ ಯಶಾ ಅದಿ ಕಿಂ ಹೆ ಅಲ್ಲಾಹ್ ಮಿಸ್ತಕಂ ತಜ್ಕಿಯ ಕುರವಾನಿ ಅಲ್ಲಾಹ್ ಇರಾದ ಕುರವಿ ಮಿಹಕೆ ಕಲಾಂಗೆ ತಜ್ಕಿಯ ಕುರವಾನಿ ಕಲಾಂಗೆ ಅಮಲ್ ಫುಲಕೆ ಮಿಸ್ತಕಂ ತಜ್ಕಿಯ ಕುರು ಮಿಹಕಂ ಅಮಿಲ್ಲೆ ಕ ತಜ್ಕಿಯ ಅನ್ನು ಕುರವೇನೆ ಮಿ ಎಬ್ಬಸ್ ಮಿಹಕ ಅಮಿಲ್ಲೆ ಕ ولا يظلمون فتيلا ادي قيام الدهو ابس ميهك زرج من مروس انياير نو ويني الله انياير نو واحد ابس ميهك زرج من مروس قيام الدهو بهي ميه كور عملك جزاء ميهك الله سبحانه وتعالى ديواني مي ايتك مرادك يهود ميهم ميهم نفس التزكيا كور امين لا ميهم براني كي هارمنك الله گه دارين نحن ابناء الله واحباء قران وقالت اليهود ميهم براني كي ميهم براني تمن نمنك الله سبحانه نحن ابناء الله واحباء الله سبحانه وتعالى گه دارین نے تی وننا نہ کی اکلاں گه ایم ملو ہوتے علم نے ہرمنا کی ہا ہرمنا کنے تی قیامت دہ گه ابس کہل عذاب ہرمنا خاص کرے گن واتن کے سور گیا کی یہودی امی ہم ابن امی نے نفس تزکیہ کرے اللہ کے قرآن می ہا کا کرے وین چن نو نے نفس تزکیہ ہے اللہ تزکیہ کرے وی می کے تزکیہ وے گن دانی طاہر وے گن دانی تزکیہ کرم کی طاہر کرم فافیں امیل لم یہ طاہر ہوں امیل لنفسا تعریف کرم اللہ اراد کرو وی الکے اللہ سبحانہ و تعالی تزکیہ کروانی ای میہ کا کروین کمن نونے دین اللہ کرن انظر کیف یفترون علی اللہ الکذب وکفا به اسم مبینا خلیفان کم بلواشے کم فدیکون ہے میہ اللہ مچبوتان دگو ہدانی میہ بنانی دیمن نہ کہ اللہ کے دارنے اللہ کے ملو بوتے اڑنے الله يكرمني خليفان كم بلواه ميهم الله كما تشكم فديكم هي بودتي بوتان دوتان هداني وكفى به اسما مبينا اي فالوگم وا بودوگم وا بيانوگم وا فافيك گوتوگ فودي اي گوتان ميهم بنا بونون امل لنا استاذ کیا کروں اي فافيك گوتوگ بودوگم وا فافيك گوتوگ كم فودي الله يكرمني امل لنا استاذ کیا کروں امل لنا استاذ کیا کروں اي بسم يكن خدایگم وا کمن نون اي کیے أمل نفسك كي أكرم من بني أمل نفس تعرفكم ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا الله يكون كليفان دك ودان قلنا من هي فتن بيد دون ميهم فتن حساء علم حساء دون ميهم به يهودين يؤمنون بالجبت يميهم سحر إيمان بته والطاغوت أدي طاغوتا إيمان به يميهم ويقولون للذين كفروا ادي مكاك مشركون اميهم بنتي هؤلاء اهدى من الذين امنوا سبيلا تيباميهم مي ايمان و متيباميهم نور هدايه و ثم ما في روايه كاليمنك مكاك مشركون اميهم يبر دني كاليم يهودين اميهم بس بلن يهودين كيل مرين كموا مكاك مشركون بس بلافتي اميهم كيل مرين كموا اي اميهم رسول الله صلى الله عليه وسلم كان تتكابه كتم سؤال قران دي يهودين كغات يهودين كي فتو غالو يعني yahudina ki fotegge samai fotegge ahlwarin kamuga watiwe makkah ge mushrikun e makkah ge mushrikun hi kiyawa gan tiwayennu liye kiyan dannami hunannu e menak ginami hunna kiye e mi hun dani mak yahudin ge gata মাস্তারে তাঙ্গুলম পিলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেগতন সওয়াল কুরমাং এমিহুন দানি মা ইয়াহুদিন গে গাতা ইয়াহুদিন মি বনানি খালি এমেন তিতিবি এমমে বড় হিদায়াত গে মাতি গায় ঈমান বেগেন এতিবে রাসূলান ঈমান বেগেন এতিবে মিহুন নবরে হিদায়াত গে তুম কাদিমে নে মাই বেগেন বানি এক গত কইছে কাজে ফান তাবানু আরে এই রাসূলের নুনে কি এমিহুন মি বনানি হে আল্লাহ ওয়াহি কুরবানি ফতুম বাইদ দেউন মি হুনে এবাহি ফতুম ইলমু গে বাইদ দেউন মি হুন এগে মুরাদ কি ইয়াহুদি এমি হুন বানি কুরআন গে বাহাকা বেস এঙ্গিফা এমি হুন গে ফতুম আদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিফা ফুরতাইস এমি হুন বানি এঙ্গিফা এমি হুন গে ফতুম এমি হুন ঈমান বে তেসি হুরা এমি হুন কি সিহুর গে হালু আরি সাওবাকি সুলাইমান আলাইহিস সালাম গে কিবা সিহুর উঙ্গে নুন বাই কি ইসমি বানি মি বা মি হুন আমে ফুরতাম বি মাতি গে সিহুর ফেতুরি এমি হুন সিহুরান ঈমান বেতে আদি তাওগুতান ঈমান বেতে মি তাঙ্গ তাওগুতু গে মুরাদা কি আল্লাহ কুরআন জিহে লোবি কুরবে কমমে মিহে আদি আল্লাহ তাবাওয়ান জিহে ফাদাইন তাবাওয়েবে কমমে মিহে আদি আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামান তরিকান আদা কুরবে গো ফাদাইন কিয়ামান তরিকান আদা কুরবে কমমে মিহে আদি আল্লাহ সুবহান ওয়া তাআলা আলকান কুরবে ফাদাইন আলকান কুরবে কমমে ফারাতে এই তাওগুতাকি এ ফারাই কামার রুহিগেম ওয়া নামা এই তাওগুতাকি মিবামিহুম গে মাসতার তাং ইফাগেন দানি মিবামিহুম গে বড় কাবু বুনু আশরাফু গে গাতা এই মিমিহুম গে মে বড় সরদার কাবু বুনু আশরাফু এনে কি রিশওয়াত মাসালা নিমাদে মিহে এনে কি রিশওয়াত মাসালা তা নিমাদে মিহে এনে কি গাতা মিবামি মাসালা তা হিফাগে মিদানি আল্লাহ এনে তাওগুতকে ইতি ওয়াহি কুরআন বাফ এই তাওগুতু নেমি হুন নাকি এই রিশওয়াত রা মি কাহলে কান্তত কা মাসালা তা নিমাদে আমিল্লা এদুমা হুকুম কুরআমি হুন এমি হুন নাকি তাওগুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরআন বানি ইফাদামি হুন নাকি তাওগুতু নে এনে বুনে ফওয়ানি আল্লাহ আল্লাহ কি ফাকিরকে ইন্না আল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া আল্লাহ ফাকির বেগেম বে আহার বেন মুসাদি এনা মি বুনানি কাবু বুনু আশরাফ এ ইহুদিন গে মে বড় মিয়া এনা বুনানি আল্লাহ ফাকির আহার বেন মুসাদি হাই গাতু আল্লাহ কুরআনি সানাক্তু মা কালু তিমান আল্লাহ লিউবা হুশিমে এমি হুঙ্গে বুনিয়েছে এনা বুনিয়েছে লিউবা হুশিমে ফাকাত লাহুমুল আমবিয়া আদি এমি হু নবী বে কানু কাতুল কুরি কাম বেস লিউবা হুশিমে নবী বে কানু মেস কাতুল কুরি বা এমি ইহুদি নাকি এমি কম মিয়া কাসমি বা এমি হু তাফাত বাবাত তহুগে বহুতান দগুতা উনি সিফাতান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসবাই কুরি ইবামি হুনা বেগত আল্লাহ হে কুরবানি খলিফান দেখি বড়া নুগন্নাং হে ফতুং ইলমু গে বাইদ দেউন মি হুং এমি হুং সিহুরাং ঈমান বেতে আদি তাওগুতান ঈমান বেতে ওয়া ইয়াকুলুনা আল্লাযিনা কাফারু আদি কাফারু মি হুং নবনতে বাহি মক্কা মুশরিকুনা গে বামি হুং বনতে হা উলা ইয়াহদা মিনা আল্লাযিনা আমানু সাবিলা ইবামি হুং ঈমান বেতে মি হুং নবরে হিদায়াত উতম মা মাই বেগেন বে আল্লাহ বেকরন উলাইকা আল্লাযিনা লাআনাহুমুল্লাহু ইবামি হুনা কি আল্লাহ লাআনা আল্লাযিনা মি হুং ইফাদান ইবনি মিহুন নাকি এই আল্লাহ লাআন আল্লাযী মিহুন ইয়াহুদি নাকি ওয়া মান ইয়ালআন আল্লাহ ফালান তাজিদ লাহু নাসীরা আদি ইমিহকান আল্লাহ লাআন আল্লাযী ফি হাদান নারে কালিগ ফানা ফেনি ওয়াডান গন্নওয়ান এনা ইবিস মাদাদ ওয়ারিয়াক ওয়াতানে নো ফেন ফেনি ওয়াডান গন্নওয়ান কিয়ামে দুয়াহুগা নেতে এনা কি ইবিস মাদাদ দেনে ফারাতে আদি ইবিস হিমায়াত দেনে ফারাতে আম লাহুম নাসীবুম মিনাল মুলকি ফা ইদান লা ইউতুনা আন-নাস নাকীরা মি আই দেব দেবামি হুন নাবস এবা ফুদে এই মক্কা গে মুশরিকুন নাবস আদি ইয়াহুদি নাবস আম লাহুম নাসীবুম মিনাল মুলকি এমি হুন ওয়ে হেয়ে ভেরিকামুম বায়ে ভি নামা এমি হুন না ফা ইদান লা ইউতুনা আন-নাস নাকীরা মিস্তাকুন্নাং এগেন জাররেগ গে মিম্বার ওয়াস এমি হুন দিনি হে মি আল্লাহ মিসালেঙ্গে জাসওয়ানি আল্লাহ সুবহান ওয়া তাআলা হুরিহা বেরকামে মিলকো এডগেম ওয়া হালু গে এমিহুন এগেন হিসসাং হেম ফারাতাকে বানিসপেক করে একামকু এমিহুন নাম বেরকামে লিবে জিয়ানো তা বেরকামুগে বায়েল লিবে জিয়া মিস্তাকুন নাং হামা জাররেগ গে মিম্বার ওয়াস মুদেন তে এমিহুন কামাক কুল দান কান লিবে গেম ভি নাম এমিহুন না হামা মিহা কা জাররেগ গে মিম্বার ওয়াস মুদিনি একামকু আল্লাহ লিবে ওডগেম ওয়া কান দত্তহু গে এমিহুন বায়কান হিসসাং গেম ওয়া কামুগে দাওয়া করে তে এমিহুন বালা বালা এমিহুন গে নিয়া হুরি গই এমিহুন কান দত্তন নিম্মা গই বালা বালা আশা আম ইয়াহসুদুনা আন-নাস আলা মা আতাহুম আল্লাহু মিন ফাদলি ওয়া তাইমিহুম হাসাদেবানি হাইয়ে আম ইয়াহসুদুনা আন-নাস বায়াকান হাসাদেবানি হাইয়ে এবামিহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাঙ্গে ফাদলুন্ত বেরকাম দেবা ফাওয়া ইচ্ছেগে মাচ্চা মুরাদ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একালেগ ফানুগে ফাদলুন্ত বেরকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাঙ্গে ফাদলুন্ত বেরকাম একালেগ ফানাঙ্গে ওয়ানি নুবুওয়াত দেবা নুবুওয়াত কান দেবা নবী কান দেবা ফা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাদলুন্ত বেরকাম এইগে মাচ্চা এমিহুম হাসাদেবানি হাইয়ে এমিহুম হাসাদেবানি এমিহুন হাসাদেবেরি এমিহুন এঙ্গে হাগ্গু রাসূলুকান এই ইহুদিন একাম কো এমিহুন ঈমান নবী হাসাদাম মিন ইনদি আনফুসিহিম কুরআন গ আল্লাহ বাকরা সূরা ওয়াহি কুরবানি হাসাদাম মিন ইনদি আনফুসিহিম এমিহুন গে হিতু তেরে গাওয়া হাসাদেবেরি কামেগে বড় কামুন নে এমিহুন আল্লাহ গ রাসূলান ঈমান নবী একাম কো এমিহুন না ইয়ারিফুনা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম এমিহুন নং এই হাগ্গু রাসূলুকান এঙ্গে এমিহুন গে aslu darin emi hunna inge fada darin na ka ko inga darin emi hunge mi hunsa hunge darin emme boda mi hunna inge ni na ge dari pulo emi hunna emi hunge darin inge ha richa emi hunna ei haggo rasulukan inge ehen namaves emi hun iman novi hasada veri kamek ge sababun hasada veri kamek ge sababun emi hun madinan hijura kuri madinan hijura kuri ki vegen emi hun madinan hijura kuri rasulullah sallallahu alaihi wasallam ge istiqbal attaka emi hun buna ulunu makka ge mushrikun ge kiban emi hunna takulif ta jehunu hinduwa waran awahara nabiyya ko be faalwe e nabiyya yang emme furatama tabawana ba ki ahar benne ekale ge faanu ge fahai pulu ga timan nemen kale menna hangurama kurima kurah husima adi gatulu aamu hinga la husima timan nemen kale men ge terega emi hun rasulang imam matta ka madina hijra kurima ge fattahu ge dei fe boy e kaduru rugina tanaka ekale faanu hijra kurawana kama ei madina kamu ge bala emi hun madina kuriba ge tibi hijra kokgen rasulullah sallallahu alaihi wasallam rasul kama agen wadagen ne viharam emme furatama ekale faana kafir wi ba yakimi ba mi emme furatama inkar kuriba yakimi ba mi ei hasada ver kamu emi hun buni emi hun aslu intizar kokgen tibi emi hun ge dari kolon rasulaku annana kam banu israil me vetere ibrahim alaihi salam fahuga wadagen ne hurih nabi be kan wadagati banu israil ki ei yaqub alaihi salam ge dari kolon yaqub alaihi salam ke ishaq alaihi salam ge dari kalun ishaq alaihi salam ki ibrahim alaihi salam ge dari kalun ibrahim alaihi salam ga ne dari kalun ge ismail alaihi salam ismail alaihi salam ge dari kolun ai hama emme rasulen ei emme fahu ge nabiyya emi hun intizar ko gen tibi banu israil mi istam ge ter nabiyya ko annan kama ehn nama ismi ai banu ismail ge dari kolun rasulaku emi hun muni jibril alaihi salam khianat teriye jibril alaihi salam khianat teriye allah subhanahu wa taala jibril ge faanan amru kurabi banu israil ge mi hak wahi ba wale mare ehn nama jibril alaihi salam wadagen banu ismail ge mi hak wahi iveye khianat teriye kama ka allah wahi korobe nazala bihir ruhul amin e gurwana ge wadagen nevi amana iteri malaikate kamu ga wa jibril alaihi salam amana iteri allah sifa yati jibril alaihi salam de wafa e kale ge faana kiye malaike be kale kavs allah subhanahu wa taala ge wahi bas pulu ibba ba be kale nu rasulullah sma hadis qurani wahi ba allah subhanahu wa taala wahi ba wa lafzan bumu udang ade helume udang ade helumeng e helumu ga huri ha malaike be kalun he pulna tigen vette wada ganna ay emme furatama he pulu wa be kale ki e jibril alaihi salam jibril alaihi salam allah subhanahu wa taala wahi kurabai che wahi kurabai den ehni he malaike be kalun he pulu arani arawut ga malaike be kalun mi danna ni maza qala rabbukum qur'an ga ayen ba maza qala rabbukum allah subhanahu wa taala wahi kurabi ki ke ye jibril alaihi salam e ndu ki ke to jibril alaihi salam vi dalwani qala al haq haq bas pulu wahi kurabi wahi kurabi bas pulu malaike be kale kabbe se kale fan anga yana devva e kale fan amru kurabi gen wani rasulullah sallallahu alaihi wasallam ha se kale fan anga wahi bas pulu idewma hama e gotan kale fan kan tak kurawani en namase mi hunga bunani e kale fan khiyanat terwi e fan khiyanat terwi en kamu emi hunne bar jibril ge fan adawat ter ben e qur'an wallahi kana man kana adubban li jibril fa innahu nazzalahu ala qalbika bi iznillah jibril ge fan hasad verwa jibril ge fan dushman mi hadan na re kale ge fan ki allah ge amru fula rasulullah sallallahu alaihi wasallam ari wahyi gen nabi farate allah ga amru fulan kale fan amille dum fulakan nune allah ga amru fulash e kale fan ka bes gelu men nete adi mistu kale fan hasada verive e kale fan dushmanu makunne e bes gelu men kale fan ka nete allah wahyi qurbani nuata ya am yahsuduna nasa ala ma atahum allah min fadli mistakunna hasada veri wa mehun allah ba mehun addevi fadlu wanta veri kamu ge macca e bahi rasulullah sallallahu alaihi wasallam ka lekfanu ge nabi kamu ge macca hasada veri wa mehun e ye mehun naki faqad ataina ala ibrahim alkitaba e ka lekfanu ge ai a be kalen nune nabi be kale nabi kama gen wada gen nabi alaw wada gen nabi be kalen nune e mehun nan hamaran gala ingene ibrahim alaihi salam ve sallallahu subhanahu wa taala fo ibba wa levikan ibrahim alaihi salam rasulek kamu ge levikan e mehun nan hamaran gala ingene e ka lekfanu ki a kama ka gen wadagen nabi a be kale nune ki kom mehen nabi kama kimi a kame nune menen gen ibrahim alaihis salam us ama fada nabi kama gen wadagen nabi kam faqad ataina ala ibrahim alkitaba ama karun timan allah ibrahim ge fanu ge alu ge alunna devi me foi e bahi ibrahim alaihis salam ge dar kolon wadagen nabi huriya nabi be kaluna wal hikmata adi hikma be se be kaluna timan allah devi me wa ataina hum mulkan azima ay timan allah e ba mi hunna devi be kaluna devi me bodwegen wa raskame bodwegen wa verikame hikmata ki ei bas murun teri kamuga hunaru hunaru bas murun teri kamuga hunaru e nabi be kono allah de bi hunaren ei e hunaru ne tejia allah ge mago tabli qur'an ki ne allah mago dawat deni ki ne em be kono allah subhanahu wa taala kom me nabi ge bas murun teri kamuga hunaru kan de vafani ei e maqam ge bas benun qur'an goi hikmata ki ei aslu haigatu ga dulmu ge idikolo aniya ge idikolo hikmata ki aniya ki ei khame ege maqamunu tanek ga kurum khamen ege maqamunu nun tanek ga kurum ei aniya ki hikmata ki ei khame komme khame bis ege maqamu ga kurum bahebbunya se ege maqamu ga bunu adi amalek kuryas ege maqamu ga kurum misalakam nista kunan nasih de irugas emihun ge tobiyata bala emihun ge fi kurab bala fa nasih di fiya emi hunang asar quran en namis emi ge tobiya tabisnan ula emi ge fi kurab bisnan ula nasih at di fiya gina fahara e nasih atakum bis fada nu quran ei hikmataki hikmatu ge ilmaki ei wara ma ilmen ei allah subhanahu wa taala ki tu quran ga hikun maqra surat ga wa man yutal hikmata faqad utiya khairan katira emi hakan hikmatu ge ilma allah de wa fi mi hadannar e nen elibuni warabbodu ge wa he kamete etak gunay ke libuni heo kamuge etak gunay ke na gelibuni waram mai nasibe ke na gelibuni hikmatu ge ilmu libe jemiha ei hikmatu ge ilmu libe fahunna miha ene waragina bayak islah kur vidana waragina bayak faida qur'an enage sababaki ena mistakunna wahaka dakkaru e mistakunna bala fena wahaka dakkani mistakunge tobiyata bala mistakunge fikur bala erang emi hunge hittura e dawatuge alikan weddun war fasih hawa hikmatu ge ilmu libe jemiha kom mekas allah subhanahu wa ta'ala nabiy bekolna wani hikmatu ge ilmu devafa ade bekolna warab bodu everi kame besewani devafa faminhum man amana bihi wa minhum man sadda anhu wa kafa bi jahannam sa'ira ebihum ge teren wie iman bi mihun ebe kalunna mistahu ge teren wie ebe kalunna iman bi bekwes wa minhum man sadda anhu ade ebe kalun devwa dawata inkar kun e magu bandu kuraba ekwes wie mihun ge terege de bayakum ulani kom metana ke sunade bayaku ei allah ge magad dawah dere eti manako e ajjesun ko bayaku allah ge dina wananu di masai kura bayaka allah ge din qabul ko dawat qabul kura bayaka ei kom me mujtama ge sulene bay ei huri hami islah ge sunwan ei allah ge rasul ge tang anga bayak wani huri hami hunu islah wan ei ge mujtama ge islah wan nama rasulullah sallallahu alaihi wasallam zamanu ge kalifan dawah de biru ge kalifan mujizat tang me hukur macha faal kura biru ge e mi hun imam be suri hami e na mes gina mi hun ge kalifan awhare wada ge ne virus gina mi hun ng imanen nuwe gina mi hun ge hajjatul wada ge dos illaka kom mes waram mi hun bayri wada ge hajjatul wada ge ei er wad imam bi waraki e kalifan te 20 har dos sande masai kura biru e ge natija en kam mi hak wadi dinu ge mau ge masai kura kam ge vias kuri hayam men islah nuane bayaku islah wani ei allah subhanahu wa taala ge sunnai ei allah subhanahu wa taala maga dawah der ge dawah qabul quran bayaku adi e dawatu ge emagu bandu kurave to es bayak masai quran mi hun emagan ayanu den ves bayak masai quran wa ka allah quran ge bayak qurbani famin hum man amana bihi e bekan ge dawah qabul kur bayaku es mi hun ge tene amin hum man sadda anhu adi emagu bandu kuram masai kur bayaku es mi hun ge tene wie wakafa bi jahannam sa'ira emi hunna naraka fude anda anda huri keki keki huri naraka emi hunna tamacche gotuga fude nami sawad de mirani madani swalu me beblo swal godusiya hadisen ei kibriya wantakama al azmata bodu bantaka wal azmatu izari aide desifaflu dama gannang ulafi miha timan allah narakan illa labahu shimi hadis ulul siyad sebab allah ay qurban ei kibriya antaka bodu ayrkam ei bodu ayrkam ke allah ge sifaflu ngai bodu ayrkam ei bodu bantakan bodu hun ei allah ge sifaflu kibriya antakan ei yebes insana kal libigan wasifa nu ei sifa libigan fi miha qiyamah dah narakan illa laban kam allah ti قدسي هذه الجواهي كرب وافا أدي رسول الله صلى الله عليه وسلم كليفان حديث رسول الله صلى الله عليه وسلم من كان في قلبه لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر هيتو كبر ويركم كبر ويركم كذر رج من وروامي هذا سوار بيكن ونانة سوار بيكن ونانة يا الله كسيفا فل الدماء قتينا আমার শিরুকা কি আছো তাওহীদুগে ইদিকলো শিরুকা কি তাওহীদুগে ইদিকলো বিদ্বয়ে কি সুন্নাতুগে ইদিকলো মার গুরু আনা সুন্নাই মিয়তি তাওহীদা সুন্নাই তাওহীদা সুন্নাই মিয়তি তাওহীদুগে ইদিকলো এই শিরুকু সুন্নাতুগে ইদিকলো এই বিদ্বয়া বাই বিদ্বয়া তা শিরু শিরুকু গতে রাবেসে বাবা দে বাই বিদ্বয়া তা শিরুকু গতে রাবেসে বাবা দে বা এই কুদি শিরুকু তা উগে তেরেং ওয়ারগিনা কান্দতা বিদ্বয়া গতে রেগে সিমেনি গেন্দান ওয়ারগিনা কান্দতা বিদ্বয়া গতে রেগে সিমেনি গেন্দান দেন বিদ্বয়া গতে রেগে এবা হরি কুফর ওয়াগেন ওয়া বিদ্বয়া কুফর মিহা কুফর ওয়া বিদ্বয়া ফাসিক ওয়া বিদ্বয়া তাঙ্গে বাহার ফাসিক ওয়া বিদ্বয়া তবেস এবাহারে ema baye bidu hada miha kufuran nuane baye shirku kura miha wes kufuran nuane baye bidu hada miha kufurwan ad baye shirku kura miha kufurwan ei bodu shirku kofe miha ka farwan hama fada bidu wes buhuri baye battaru ge biduata e hada fiya ko afarwa fada biduata misar ka allah ge sifa fulta huga sharihu kurunge bidu bidu e bese bahuri bidu e tere himene ena kufurwej ena kufur wejje misaraka allah nga besifa fulal libi odigen noy buna miha allah nga ipulal libi odigen noy allah fam pulal libi odigen noy allah ge sifa fulta ena shari kur es bidwa bidwa veri basta ken ei bidwa ge terega besimene eba shirku ge terega besimene eba bay bidwa shirku ge terega himene bay shirku bidwa ge terega himene la mehi fahuri ecce mi ekat yana kecca la mehi fahuri ecce mi mi kan tutta kon rakka teriwan eba jihe sababa ke dinu ge de aslu ei qur'ana sunnai ekecchaki tauhidu den guru tauhida sunnai tauhidu ge idi kolo shiruku sunnatu ge idi kolo ei bidwa nyar amal ta qabul kurum ge ni desharatu desharatu ge idi kolo ei ikhlas terikama rasulullah sallallahu alaihi wasallam sunnata ek gotang amal kuruma ikhlas terikama ge idi kolo ei shiruku adi rasulullah sallallahu alaihi wasallam sunnata sunnatu ge idi kolo ei bidwa norakade ara norakade khawarijun naki ei waki aqidae ge bae emihun ge aqidae ki ei imam miha e bahira ras ge fano amir khalifa khalifa ge faratum bodu fa fe fenajia e na gama chakkandi ufulam bi kandi ufulum waji e na ya hangurama ni kutum waji bodu fa fe kofiya eke emihun ge aqidae anen aqidae ki emihun deke gotu ge bodu fa fa kofi komme mi haki kafare dinum beru wafawa millatum beru wafawa murtad den ene ki narakaya ge abadu ge abada demi onna bae ei khawarijun na ki ei rasulullah sallallahu alaihi wasallam ge faalo vecce mi rasulullah sallallahu alaihi wasallam zamanu ge ekamak group ek ge jamaat ek ge haisiyatu ai ali ge faanu ge zamanu ge ali ge faanu munha gurama waskurabu ali ge faanu munha gurama waskurabu আমিহার বিদুয়াকে তেরেগে বহিমেনে বিদুয়া ইলমেরিন বাসসালা ফেবাবে দেবায়াকা এই বিদুয়া ইদাফিয়াকা বিদুয়া হাকীকিয়াকা বিদুয়া ইদাফিয়াকা বিদুয়া হাকীকিয়াকা আলগন উন্নানে মিকামা বেগতম ফতেবস দিয়েফা দেম ফইং আদি মিস্তামকে তেরাকাং এচানন কোমে ইন্টারনেট উগা এতি উন্নানে এখন মিয়াকাস এ ফকিয়া লা ফিয়ার রিত কো মি মাসালা বায়ান গেন দানে বিদুয়া ইদাফিয়াকি এই দেফারাতে আমালুগাবা বিদুয়া افراتم الگونم ان نظر کوم بلا الافیہ ایت سنت گت ریا ودی ان نظر کوم بلا الافیہ بیدو گت ریا ودی دے فرائض وایچ مثال کا ذکر کرما کی ای الکما اللہ سبحانہ و تعالی الکما گت گلا و فا رب پڑو الکما ذکر کرما کی اے نمس اے گے میکولم بلا الافیہ سنت مستحب کما ما ایکما ایکما کو مثال کن ذکر کرما ٹکا میہ کو واکی کیفیتن اختیار کری سنتن ثابت نو واکی گتے گما تین اینن امیل فنن گتن اختیار کو گن ذکر کو فیکم گو وانم افراتن ایتی بی دوائے مثال کم مجلی ہن ہدا گن تی بیک کو نا گیا کیما ان ابے کو انگے فہتم می کیانی ذکر اللہ اکبر ان ابے اللہ اکبر سبحان اللہ سبحان می کہلا می فد کیفیتن ہدا گن تی بگن می ذکر کو فیا ایتی بتنی نو بیا کا ودن بی دوائے کا ود بگن miyar em bi mami sunne kan hama e fadan solawai solawai ki uma ki allah waji qur'an ba fa kam kom me muslim ek gemacha kom me muslim ek gemacha allah ki qur'an ga hikrawani inna allah wa malaikatahu yusalluna ala nabi ama karun allah ka lang malaikat be kalun ka lang rasul ga macha sala illa wa ya ayyuha alladhina amanu e imam be jemis ta kunne sallu alayhi wa sallimu taslima ti bami hum bas ka de fan macha sala illa ma dua qur'an hai adi salam qur'an hai ka de fan اصحاب کرام دنیا اللہ کے رسول میں ایبا علیکم اصحاب کرام دنیا اللہ کے رسول ہے ہر من خلیفہ السلام قران انگے این صلوات کیا نہیں کہیں گے این جو خلیفہ نے ودا لوانے حدیث قران قولوا تیبا میں ہم بنا رہے اللهم صل علی محمد وعلى ال محمد ابی ابراہیم صلوات ای قوم میں میہ کو اس دن حکر دو ہو گنا گنا قران جی ہے نے ای میہ مغمت ہنگا فدمنا مسکیت کو اندے اندے گنا ذکر تکف ہو گیا نماز تو گفہ ہونا این صلوات کیا ہے مڑ مڑ اللهم صل علی محمد وعلى ال محمد ای den gitakak gos mistahun genes ken solawa ke ummi waki kaifiyaten ena ikhtiyar kuri ei ashabe kalunge zamanu gaves adi tabinge zamanu taba tabinge zamanu gaves bay ku ikhtiyar ko fai goten nun adi solawa ten musnu ko mesen hengi chita ngi tan kiani solawa te kiya ba amillan ei turu kogen kiya chita ka masuni kogen kiya chita ken bay ko hada furi chita ken ei ema ekinetto e tirangalo wani envegen lenveria ko sita ala fani timaya fardu bi salawat kiwam bayaku hodagen tima ekamon reken ulumi yaqinun gamus arate komme mi hegma chan lo fardu kro va fa che kama ku gege ge mi hun emi hunu ge asrate bayaku kan digen fa sa digen mi gennani giya salawat kiwam kama ku allahumma mani komme fardu ge macha ekam fardu kro va wajib kro va salawat kiwam rasulullah sallallahu alaihi wasallam macha enna me salgona mi hada gota ki gege gen algona me kamon reken salawat enno tani alukon men solawa kiyumun rekeni alukon men kiya kabben mun bayaku mi gennani timaya fardu bi solawa kiyum bayaku hoda agen timaya kamun reken ulumi yaqinun gamus arate ema ei solawa kiyum men bes waki kaifiyaten ikhtiyar ko gen kan kurma mani bidu ayaka adi hama faden kurwan bes e waki mi bayaku ena amilla nafsan wa tab bayaku hada waki kaifiyaten ikhtiyar ko gen tibegen kurwan kiyum wani bidu ayakan ei alukon men balen jeni kurwan kiyevi e bekalun kihinetto gege ga amilda nafsan e gurwan kiyamvi jamaen hadagen tibe gurwan kiyemun e bidu ekkama e ibn mas'ud wes deke wadagen foti eddo e ibn mas'ud e kufa gulvi rasulullah sallallahu alaihi wasallam wadagen tuma fago ibn mas'ud wadagen e kufa ya kufa ge kalifanu ilmu fetruvi ilmu ge funna bu sahabi be kalen e abdullah ibn mas'ud e kalifanu eddo kufa ge miskita ge wadagen neviru eku e miskitu mi fennani bayaku wabburen hadagen tibe allah zikr qurani mi wabburen hadagen jamaatu ge sifaga kofais kurabadan namani adik mi duniyen kaliyemege teren asahu be kalum be sabahare wada gati ki nune rasulullah sallallahu alaihi wasallam din ti badal koddi ehawa adi asahu be kalum be duniyega tibbevi ekade fana baddale wada en kade fana garim ilmu gennai asahu be kalum duniyega tibbevi ehawa hatti din badal koddi jetiya gane kofais kurabai daru ema ekahala goit botan algon men amille fenigen kihine dinu kan tak kogen kamu dani edin ei waki faraten medwer kurabagen ba wale vi echen mi dina kimi algon men balen jeni komme kame ves rasulullah sallallahu alaihi wasallam irshad matin kurabeto erun allah subhanahu wa taala kan qiyamah dah kabul kurabani erun mi hega kamiyaboti ehnu nama fune fa ka fengelun enage amul to ves batil wegen ebade ena koffa hori hiwa mal kolwes e kura hada bidota huge sababun kura shirkota huge sababun ena koffa hori hiwa mal kolwes batil wegen ebade aur misnan ji master tan se aa amal tere gore fe islah kore vena gada kamun hama nere nere ni ba hitun gada kamun nere illa dan erun amal islah wa me haray de kun der kamun we ba gendani kuda shirka ka ای رسول الله حدیث رکان تی بامین کورا شرکون رکا تی رواشه تی من کلیه فان تی بامین وچ ام بیروتی کماکی ام بیروتی بگم وا ام بیر گن کماکی کورا شرکه دن اصحاب کان دن کون چه کورا شرک دن اریا و دکون تری کان دکون تری کان محمد رسول الله labiduna sam gojjab maturavi maturavi jibril sam wadagen sin sore sore kiyo vafa maturavi kale fano gaga maturavi me kanna gala vechi ei mustahab kana maturama masalen hakum me kasden yahudin e masake feri furatami bimuga yahudin feri kamen e sihoro e yahudin ugenuni suleyman alayhis salam kiben sihoro e mihum ugenuni e mihum bimati ge sihoro fetori rasulullah sallallahu alaihi wasallam sihoro edis yahudiya ko e labid ibn asam e kiyami hen ena kade fanu ge stare fulegga gojja ha fa walakal la foti jibril alayhis salam dan e nenge wi etanu adi meturuvi kade fanu kan fasih hegen diye ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pas কামাকানে সলেবা কি আবা কামাকা গুড়ুবায়গেন কামাকা গুড়ুবায়গেন সলেবা কি আবা আঙ্গায়াফে এই নিয়মতেন আল্লাহ দেব্বা আবা গতো একালাগেন হামদ করুন শুকুরুগে সাজিদা করুন মিকাহার কান্তা তং হুরি এই গোটাকে সলেবাতে কি আছে সলেবাতে নসুন না কি আনি এমি হাদা ফুরেছি বলি তুঞ্জিনা সলেবাতে কা একা এবাবত গে তুমি হাদা ফুরেছি আমি লয়া একুনে তে বার দুয়েন আইস পাওয়া আইছি বার দুয়েন আইস পাওয়া আইছি বেস নাই আহু গিনাই হুরি হাদা ফুরেছি হেগা এমি হুম আমি লয়া এ মাসনি কো গেন তাফাত জাই জাত গে ইচ্ছি তাং ইতাই কি আনি সলে সলেবাতে কি ইব্রাহিম সলেবাই আয় সলাওয়াত নেন বেস মুনাসাবাত কা গুলেন কিওয়া কা এওতি জিমান কা দেফান মচ্চে ইফার সলাওয়াত কিয়া মিহা আল্লাহ দিহ ফার সলাওয়াত দাবানে দিহ ফার সলাওয়াত দাবানে আদি কা দেফান কি সলাওয়াত কা দেফান হুশাইড়ে না এ কা দেফান বারজাহ গা কা দেফান হুশাইড়ে মালায়েকা বে কা হুশাইড়া দেবান আ এ নিয়মতে কা লাগে দেবা ফিয়া ওতি কা লাগে হামদ করুম সলাওয়াত কিওয়া কা নেন আঙ্গা পে কম মে কা মাকাশ গুড়ি গেন কুরআন কান তত্তং ইবুরি আঙ্গা ওয়াফা দীনুগে মাদিতো কান তত্তা মাদুয়ে গেন তো আল গুনা নুরান কান তত্তা ইতুর কো গেন দীনা মাতে নুনে দীনুগে কান তত্তা কে মি ইনসানা বালি উই সুরে ফেরি গেন এনা কাবড় দন দেন কুরআন কান তত্তং ইবুরি মাউ গহিং গঞ্জি হেনে গোতা কাঞ্জি আঞ্জি হেনে গোতা গিয়া বান্নন আঞ্জি হেনে গোতা নি কুন্নাং জি হেনে গোতা মিস কি তাউ রি হা চকি আঞ্জি হেনে উরি হা চি তা কাই বউরি এ চি তা দু কল্লা ফাল গুনা বেন মে সমিয়তি আল গুনা মেন আমিল লেন হাদা ফুরি চি মি গে তরা বাদ্দা গেন এচি কিয়ান কিহিনে তো দিন বাণী আলগন মেং আমি লেবাকো হাদা ফুরি এচে গুরুয়ানা সুন্নাতুগে বেস কাহালা আলি খামে নেতি আলগন মেং মিকুরা খান্দত কিহিনে তো আল্লাহ গাবুল কুরআন কিহিনে তো দিন বাণী নুমান দিন কাং গত কবেসে কিতাম মে বরং আমি লকি তাম মে হেওনি আতেগ কুরি কাম গবিয়াস গুরুয়ানা সুন্নাতুং এগম চদ্দালি লে নেতি আল্লাহ এগম গাবুল এন কুরআন দিন কি গুরুয়ানা সুন্নাই দিন কি গুরুয়ানা সুন্নাই দেন এগম চং ইলম মেরিম বেফাওয়া ইজমা এই দিন এই দূর নুয়ে সবা কি হামা মক্কাকে মুশরিক কোম্পানি কইং এ ইন্না ওয়াজাদনা আলাইহি আবা নাতি মান্নামে কাবা ফাই কামে গমা তি দুগতে এই আমি হুম কুরআন গতরে তি মান্নামে এই গতে দুয়েন কুরআন ওয়ে দেন হিদায়াত কি আল্লাহ মিয়া কা দেবি মিয়া কা লিবে চেং এই এলি বে জেমি হামা হিদায়াত মতি সাবিত ওয়ানে নাং হাগগুবাস হাগগুগং এ নাং এঙ্গেম ফরহানে হাগগুবিসনে এনে না বিসনে ফরহানে এনে এই আল্লাহ এ নূর এমি হেগে হিতাব বাদ্দাফিয়া ইন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিন মুস্তাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাং একলাং সিদা বেগেম মা মাকাং হিদায়াত দাকাউনি একলাং ইরাদা কুরে বিমি হাকা আও কম কম মি হাকা রসু দাক্কা এম এ মাকাং এ হিদায়াত লিবি জেমি হাং গেন হাগ্গু কাং এই মি হারু সুবিস না কম বে একলা কা সামাই গে এ গে না মা কুরি গা মা এ গোইন হুরা ফাইত তাহু গা মাতিগা বিদো তাহু মাতিগা তিবি মি হুং ইসলাহ বে গে তিবি মি হুং আম এম মেইদি কোলো ফাহুং কান তাকা এম মেইদি কোলো এগুনিমা এতি রীতি কো সিদল এগুনিমা মিমা গোত কি এতি গাবুল রিচন কোরে গোত কি আদি হামেশা শয়তানে বাস বাসতাং উলে এতি বে হিতুবা শাক্কু ফদ্দানি হামেশা শয়তান এই বা গোত কি দেম মি বনা হেন কাব ফাইঙ্গে কান্তত কা তাবাবু এই দে মা বড় কামে হে এই হাম কুরি গামি হুম বসা মাবুনি কই হাম আলগন মনস বনে এনি হেন আলগন মে কাব ফাই দাক্কা ফহরি গোত রে এমি হুনা সম কম মসদালি লে ফেনি ফওতি মা এ কান্ত এ গোত এ কুরানি এহেন তো আলগন মে বনাম দি এমি হুনস কম মেস দালিল ফেনি ফাতিমা এমি হুম হোদি দালিল ইমাম শাফি কে ফানবি দালবানি তে বামি হুম হুকুম তন নাগার তি মান্না মে হুকুম তন নেগি তানু গুরু আনা সুন্নাত ওকি তি মান্না মে দেখি গো তত্তা বাবার কে ইমাম শাফি সুই দালেন নো ইমাম যদি খাব ফেন বরমা কুরি গে বে কানু ইমাম শাফি কে ফানবি দালবানি তি মান্না মে বেস নেগি তানু নাগার খুজু মিন হাইস মিন হাইসু আখাজনা তি মান্না মে সুকুম ফুরতা দিনু গা মাসাতে নেগি তানু তি বামি বেস নাগার এই গুরু আনা সুন্নাই ইমাম বেরবে কান বসমি হবি দাল ফৌরি ফরওয়া ফেনিং বেসে চে দালিল এমা কাব ফেমি ফরওয়া গন ওয়ান দক্কা ফুন নজি ইল মুফরু মাকাই বডু গেম ওয়াফা ফা বডু গেম ওয়াফা ফা ইংই হুযাইফাতু কে ফানু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দন্না ফাতিমি নি মেনি মেনি কান তাকান হিকি জামি হাস বডু গে গফার কাম খবর দে বাস হুযাইফাতু কে ফানু বি দাল ওয়ানি মিস তাকুন নতি মান না দেন হিজেতি খবর হাদিস অনু না কেন না নামা নামানো দেহে সব কি আম মুন্নাঙ্গে কাঙ্গে এঙ্গে জিয়া এ বাস ফুলা ভরসা কো আমল তদ্দু কল্লাহ তিবে দান থেকে এগে সিন আমল তান্ন কো এখানে কো হুযাইফা তুকে ফান মারবালি গে কালে ফান আবহারে বাডা গেন নাও মুং এ হাদিস বাস ফুল ইব্বা হাদি এই কি বেগে তাআসসুমান নাই দালানি এই ইলমু ফরুই মি হুং গে তেরেন বে ফাফে গে দান তিবিরম এ বাস ফুল বেরে কল্লা বাস আবহারে বাডা গেন ইলমু ফরু মা কি বড় ফাফে কি বেগে তো আলগন মেন কাল ফাঙ্গাল মুন না এ দালিলা কো বায়ান কো দে বাফে নেতি এম দলিল নেতি মা এক মাসে কি নেই ইচ্ছে কে ইয়তি দলিল তফেন না বুখারি আর মুসলিম গাদি হাদিস হইতা হগে হেরি দলিল তফেন না ek kibegen tolgamen taban wambi ei adi ka fa nawr ma kurin li fori fa tang ei furatama garun ga jama kurin fori fa tak ei algon ma ka fa ne ge ma fa ma diasti bae kibegen to yet taban wambi a ichen nu ne be kalun ei evana garun ga furatama garun ga jama kurin fori chita algon men na ha mayan aun las fa urun ei dalilen nu en ek kamaka ek godagas dalilen nu en ek kamakan ei algon men na ha mayan as pa netun algon men na ha mayan aun las fa oti daadi faakun e hadis pottakaach algon menna hama meti foraafa e kantan ei daliilen nun en ikkamakan aaitche kamaka daliilen nun ei kiggotakavs ei furatama garmu gali ei fori pottan ei e pottan e huri hisabek ga huri eruas e hisaban algon menna eru foraafa ne tiima algon menga terege echchenne tiinta mihar foram nge dani algon menga teriyavs hadis pasulutakaadege tarjama takaachi ta foram mihar wad kriya edani فقطما الجما يوم القيامه بالجام من نار ايل فروا في يوم القيامه دو قال فانو گلا گنا گا گیلو وین کما اي السلام عليكم اه هم سلام کروں اي السلام عليكم اي سلام سلام کرما کی اي وسلم تسليما كثيرا وسلم الله سلام الله سلام كن لوان دي ما السلام عليكم جماعه انا ما السابق كن ودان سلام كرمون اي سلام الله مون دعا كرون اي دين سولا اي عبد الله سكا كن فان السلام كن لوان دي اللهم صل وسلم على عبدك ورسولك نبينا وسلم دين سلام گلفزتي السابق كن اي گوداگن سولوان ني گوتي سولوان ei konchetto de wadagen ne ma bayan kurav va fati mi solavata ki ma e solavan ngal non solavata ki en jeni itru solavata ke lefano ke bekon sabito en asven ne ma itru solavata ki wagen noa adi ke lefano ke bes ege nusfora ne itru solavata ki hage ne ke lefano dakka solavata alguno amilla en hadan ki va fi ke lefano ma dan te nu dan chakke bes na gadi ji ji kan ne do na anghenuna erovi erovi sabit hama erovi ka huriha ami ami kabalum bes huriha dari dari kabalum bes erovi hu e hijab ga baba lebmo pa thi bi huriha dari dari kabalum bes erovi fatima to ge fan bes erovi ama sabit dalil takun sabit ohu ehenen nu nu ebangi tikama tikama ge maana ge in riwayatenge ba umar ge faana da komme tanakun haggu de umar ge faana ekupa ehen ebon yasa den ti duwa nu deten wallahu aalam subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk